বৃষ্টির ফোঁটার মতো জীবনের দুঃখগুলো যদি ঝরে যেত, যদি শান্ত হতো এই অশান্ত পৃথিবী, মানুষ যদি তার সকল কাজে আল্লাহকে খুঁজে নিত, তাহলে আমার এ দু চোখ কখনোই কাঁদত না। বৃষ্টির ফোঁটার মতো জীবনের দুঃখ যদি ঝরে যেত, কাঁদত না আর আমার এ দু চোখ, দুঃখ যাত না অবিরত। বৃষ্টির ফোঁটার মতো জীবনের দুঃখ যদি ঝরে যেত, কাঁদত না আর আমার এ দু চোখ, দুঃখ যাত না অবিরত। বৃষ্টির ফোঁটার মতো জীবনের দুঃখ যদি ঝরে যেত, যদি ওই নিঠুর নদী ভাঙত না ঘর, হারাত না বুকের ধন আপন পর, যদি ওই নিঠুর নদী ভাঙত না ঘর, হারাত না বুকের ধন আপন পর, অশান্ত এই পৃথিবী যদি না একদিন শান্ত হতো, কাঁদত না আর আমার এ দু চোখ, দুঃখ যাত না অবিরত। বৃষ্টির ফোঁটার মতো জীবনের দুঃখ যদি ঝরে যেত, কাঁদত না আর আমার এ দু চোখ, দুঃখ যাত না অবিরত। বৃষ্টির ফোঁটার মতো জীবনের দুঃখ যদি ঝরে যেত, যদি ওই মানুষগুলো এমন হতো, কোনোদিন কাউকে সে ব্যথা না দিত, যদি ওই মানুষগুলো এমন হতো, কোনোদিন কাউকে সে ব্যথা না দিত, জীবনের সকল কাজে যদি না আল্লাহকে খুঁজে নিত, কাঁদত না আর আমার এ দু চোখ, দুঃখ যাত না অবিরত। বৃষ্টির ফোঁটার মতো জীবনের দুঃখ যদি ঝরে যেত, কাঁদত না আর আমার এ দু চোখ, দুঃখ যাত না অবিরত। বৃষ্টির ফোঁটার মতো জীবনের দুঃখ যদি ঝরে যেত।